কানে সুন্দরীটা মুল্লুর মুল্লুর হাসি দেলা ইয়াড়ে ভাঙ্গনি সবাই ধাই ঝাঁকি দেলা সিয়াড়ে সুন্দরীটা মুল্লুর মুল্লুর হাসি দেলা তাগ দেখি মন হেলা কিলি কিলি কিলি আরে জাগা দেখি হায় হায় জাগা দেখি লগেই বিরঙ্গা নালি পটে যাবো চুনুরি বাহালি রে গোরা কাল তোর দিশে ঝলমল করি দিশিলি ঝলমল এ রঙ টোপে লাগি গলে বড়ি যাব মূল হায় বড়ি যাব তার মূল হাই টিকে রুষিবু হাই টিকে হসিবু আলো রঙ খেলিলে মনে পকাউথিবু ইয়াড়ে চূড়া ঘষা মহ মহ বাসি গলা ইয়াড়ে চূড়া ঘষা মহ মহ বাসি গলা সিয়াড়ে টোকা কর দিহ খালি ঘষি হেলা বুড়া সাথে বুড়ি দেখ নাচে ঝুলি ঝুলি আরে জাগা দেখি হহ জাগা দেখি লগেই দেবী রঙ্গ নালি পটে যাবো চুনুরি বাহালি রে আরে জাগা দেখি লগেই দেবী রঙ্গ এ নালি পটে যাবো চুনুরি বাহালি লাজ ছিটা হায় ওঠে তোর লাজ ছিটা আ মারি দেবি পিচকারি লচকি জীব অন্টা হায় লচকি জীব তোর অন্টা আই খেলো জমিব আই মজা লাগিব আরে হাউলে মণি আম ভাব বড়িব ইয়াড়ে রাধা সঙ্গে কৃষ্ণ কলে রাসলীলা ইয়াড়ে রাধা সঙ্গে কৃষ্ণ কলে রাসলীলা সিয়াড়ে কাহা সারা উড়ে খালি রঙ ধূল মৌকা মিলিছি আজি মিলিব নিডেলি আরে জাগা দেখি হায় হায় জাগা দেখি লগেই বিরঙ্গা নালি পটে যাবো চুনুরি বাহালি রে